দুজনই পায়ে চলছেন অথবা একজন হেঁটে চলছেন আর একজন সাইকেলে চলছেন, সেই ক্ষেত্রে যিনি সাইকেলে চলছেন তিনি আগে সালাম দিবেন, এটা হচ্ছে তার উত্তম। তবে কেউ যদি সালাম না দেয় তাহলে এদের মধ্যে যিনি আগে শুরু করবেন তিনি হচ্ছেন উত্তম। আরেকটি মশালা, যে মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কি না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ভিতরে যাচ্ছিলেন, এক কোণে কিছু মহিলা অবস্থান করছিলেন, তাদেরকে হাত ইশারা করে সালাম বলেছিলেন। এই হাদিস দ্বারা দুটি মশালা পাওয়া যায়। একটি হচ্ছে অপরিচিত মাহরিম মহিলা যারা, যাদের সাথে বিবাহ বৈধ নয় এরকম ছাড়া, অপর যারা মহিলা যাদের সাথে বিবাহ বৈধ এরকম মহিলাকে সালাম দেওয়া যাবে, এর প্রমাণ এই হাদিস থেকে পাওয়া যায়। তবে আলেম ওলামাগণ একটি শর্ত আরোপ করেছেন অপরিচিত যাদের সাথে বিবাহ বৈধ এরকম মহিলাকে সালাম দেওয়ার জন্য, সেটি হচ্ছে ইদা আমিনাল ফিতনাতু, যদি ফিতনা থেকে নিরাপদ থাকা যায় বলে মনে করেন, সে নারী হোক অথবা পুরুষ হোক, যিনি নারী যদি পুরুষকে সালাম দেন সেটাও জায়েজ, তবে যদি কোনো খারাপ ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে জায়েজ নয়। অনুরূপভাবে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে সালাম দিতে চান দিতে পারবেন, তবে সেখানে যেন কোনো ধরনের ফিতনা সৃষ্টির সম্ভাবনা না থাকে, এই মর্মে দেওয়া যেতে পারে। আরেকটি হচ্ছে যে হাত ইশারা করে সালাম দেওয়া জায়েজ, সেটাও এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তবে হাত ইশারা করে সালাম দেওয়ার ক্ষেত্রেও একটি শর্ত আছে, সেটা হচ্ছে মুখে সালাম না বলে শুধু হাত ইশারা করে সালাম দেওয়া বৈধ নয়, বরং মুখে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে হাত ইশারা করতে হবে, তাহলে সেটা বৈধ। এখন আসেন আরেকটি বিষয়, আমাদের দেশে যে প্রথা চালু রয়েছে পায়ে কুর্নিশ করা, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ সে বিষয়ের দিকে খেয়াল করা দরকার। আসলে প্রচলিত যে নিয়মে আমাদের দেশে নতুন জামাই অথবা বড় শ্রদ্ধেয় ব্যক্তিদের কাছে যে সালাম দেওয়া হয় পায়ে হাত রেখে মাথা নিচু করে, এই পদ্ধতিটি মূলত ইসলামী শরীয়ত সম্মত নয়। বরং সালাম মুখে বলবেন, হাতে মুসাফাহা করবেন পায়ে হাত দিয়ে, সেই হাত আবার বুকে এবং মুখে লাগানো, এটা অনইসলামিক কালচার, এখান থেকে দূরে সরে আসা আমাদের জন্য উচিত। আরেকটি মশালা, দূরে অবস্থানরত ব্যক্তিকে কারো মাধ্যমে সালাম পৌঁছানো জায়েজ কি না, অন্যের মাধ্যমে দূরে অবস্থানরত ব্যক্তিদের কাছে সালাম পৌঁছানো বৈধ, যা হাদিস দ্বারা প্রমাণিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন মৃত্যুসজ্জায় শায়িত, তখন তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়েছিলেন এই মর্মে যে তার কাছে কবরের স্থানটি নির্ধারণ করার জন্য। তো সেখানে তিনি বলেছিলেন যে তুমি গিয়ে তাকে ওমর ইবনে খাত্তাবের সালাম বলবে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অন্যের মাধ্যমে সালাম পৌঁছানো বৈধ। ঠিক তেমনিভাবে ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে রবিকে খুঁজে পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে তুমি যদি সাদ ইবনে রবিকে জিন্দা অবস্থায় পাও তাহলে তুমি তাকে আমার সালাম বলবে। অতএব এই হাদিস দ্বারাও অন্যের মাধ্যমে অপর ব্যক্তিকে সালাম পৌঁছানো বৈধ তার প্রমাণ মিলে। এখন আসেন এই সালাম বিনিময়ের লাভ কী। সালাম বিনিময়ে লাভ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং ঈমানও ততক্ষণ পর্যন্ত আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর ভালোবাসার সৃষ্টি না করবে। অতএব আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে শুভ সংবাদ দেব না যা পালন করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়? এরপরে বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাধ্যমে সালাম বিনিময় করো। অতএব সালাম বিনিময় পারস্পরিক ভালোবাসা সৃষ্টির উপায়, সালাম বিনিময় ইমান বৃদ্ধির উপায়, ইমান বৃদ্ধি জান্নাত লাভের উপায় হিসাবে গণ্য হয়েছে। সুতরাং এই হাদিস দ্বারা আমরা সালাম বিনিময়ের যে ফজিলত সেটা জানতে পারি। অতএব আমরা আরেকটি হাদিসও খেয়াল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান্নাস, আফসুস সালাম ওয়া আতিউ ত্বাআম ওয়া সিলু আর-রিহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। হে মানুষ, তোমরা সালাম বিনিময় করো, ক্ষুধার্তকে খাদ্যদান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবং রাতে মানুষ যখন ঘুমে বিভোর হয়ে থাকবে তখন তোমরা সালাত আদায় করো, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে নিরাপদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুন, এবং দুনিয়াতে এর মাধ্যমে শান্তি, নিরাপত্তা, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সমাজ আমাদেরকে উপহার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করি, এবং পরকালীন জীবনে যেন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত লাভে ধন্য করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।